بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لا إكراه في الدين، قد تبين الرشد من الغي، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، والله سميع عليم. الله سبحانه وتعالى وحيك ربني لا إكراه في الدين، دينك مجبور كروم نوية. قد تبين الرشد من الغي، أدي هداية فعلو الجي مغفرة مغترين ومتا إيمانكم فعلو الجي كفر غترين. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. ادي طاغوتك كافر الله ايمان بالجميع، فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، اين ورغد بكم وولكك حفاحتا في لا انفصام لها، كندو منوا ايك كندو منوا ورغد وولكك اين حفاحتا في، والله سميع عليم. ادي الله سبحانه وتعالى مولن اسوا وديغم وا ادي مولا دين وديغم وا رسكلانغ الله سبحانه وتعالى وحي كروبني دينوغا مجبور كرومن وي مي ايتوغا مرادكي ابس كافركو مجبور كوغين اسلام دين ابد منته ابس كافرك انما ميهكو اسلام وجنما دينوغا مجبور كرومن بوي نمازن كو فيا مجبورن انا نماز كرومن امر كرويين رودن حفافی ادب لبین ایک مچا اینا لبا گدا کمون مجبور کوگن رودا حفوین ہمیں گو تزکای بس گدا کمون اینا گیا تو نگی بین دینو گے تیری ونم فہو گا اینا مجبور کنگ بھئی اہن نمیس دینم بیرو گا کافرون نواتا اہل کتابین امی ہن گدا کمون دین اب ویدو من نی اہل کتابین بس امی ہن جزیا دیگن مسلمون گا بیم گا تیبی بیدان جزیا دیگن اہن نمیس امی ہن مجبور کرو من نی اسلام دین اب ونم کا জিহাদ কি এই এমি হুন মজবুর করু মেন নু হাগি গাতো এই জিহাদ গ তেরে গ মি হুন কন নেঙ্গে খালি মি ইমাম বাশকে জিহাদ গ তেরে গ এ বেস মি হাকন নেঙ্গে ইমাম বাকা জিহাদ দার গ দাওয়াত দেবে নে মি হুন একমা কো মজবুর নু করবেন এমি হুন দাওয়াত কবুল নু কফিয়া মি হুন জিহাদ করবেন একমা কো এই জিহাদ কুরানি এমি হুন গাদা কামুন দিন বেদ্দুমা কন্নু এ ইসলাম দিন মতিবের কো বেবুমা টাকা জিহাদ করবেন ইসলাম দিন মতিবের কো বেবুমা টাকা মুসলিমগে সরহদ দিফা কুরমা টাকা জিহাদ করবেনি এই কাফারুন ইসলাম দিন গদকম বেদম টাকা এন্নুম কমিয়াকাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবানি দীন দীনুগা মজবুর করুমেন্নতে এবহি কাফারুন মজবুর কোগেন দীন বেদম এন্নুয়ে একমকু দীনুগে দায়রা গিতর মিহাকু ওয়াদেজ্জনামা দীনুগে হুকুম তাকান এনা মজবুর করবেন এবাগুতুগে বেরিয়াকান হুননা মিহা এনা মজবুর করন জেহেনে হেওকান্তত্তাকা এনা নুকফিন মে কামুগা মচ্চ আদব বস দেবেন আল্লাহ মে কুরবানি দীনুগা মজবুর কুরমেন নেতে হাগ্গোতি ফাল ওয়ে নিমি ফায়ে বেনু মে কো তাবাওয়া তাবান ওয়জি আল্লাহ সুবহান ওয়া তাআলা কে মচ্চ এনা উগু বাই দেবানে বেনু মে কো তাবাওয়া শে তাবান ওয়জি আল্লাহ সুবহান ওয়া তাআলা এনা উগু বাই দেবানে কিয়ামত দু হুগা হাগ্গোতি ফাল ওয়ে ফায়ে কুফর ওয়ে সতি ফাল ওয়া রে দেমাগু ওয়ে সতি ফাল ওয়ে ফিননা রে ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা তিমান আল্লাহ ইনসানা মাগু দেখকে ভিমে তে তুমাগা নুসিদা মাগু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি ফাআল কো বায়া কো ইনসানা দাক্কাফা এনা ইখতিয়ার কুরম বেনুম মাগিন ইখতিয়ার কুরম এনা বেসানি ইখতিয়ার ওস্তেবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাদাইনাহুন নাজদাইন দে মাগু আল্লাহ ইনসানা দেখকে এই তে তুমাগা নুবা মাগু এগিন ইনসান ইখতিয়ার কুরআন মাগিন ইখতিয়ার কুরম বি স্বর্গে গে মাগু ইতি হাম ফেননাম ফাআলুগ দালিল তাকা একুগা আদি নরকে দাং ওই মাগু ইতি হাম দালিল তাকা একুগা ফেননা ফামান ইয়াকফুরু বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা মি শাহাদাতুগে খালিমা গে মানা মি আয়াতুগে কুলে গে মানি শাহাদাতুগে আলগোন মে কিয়ানি লা ইলাহা ইল্লাল্লাহু এক এমএ ফরতাম আলগোন মে হুরিহা ইলাহু আনতাকামে এহেন হুরিহা ফরাতাকুন নাফি কুফা হামাইকান ইলাহু আনতাকামে সাবিত কুরানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়া এই বাতিল ইলাহু আনতাকামে বেবার দুনিয়া গ বাতিল ইলাহু আনতাকামে বেবার আলগোন মে বুনা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু মানুই আলকম বেম হাগ্গু বেগম বা এহেন এবস ইলাহা কুনওয়ে Allah menui alukam be mun haggo egam wa henge besila kunwe ege maane ki emme furtama miwani huriha ilahu unta batil kufa den haggo ilahu menani sabit kurewifa emme kiyani tauhid tauhid enwan hama ekani Allah an alukam kurme bunegenne timanna alukam kurani Allah she he bunegenne tauhid kan nuane tauhid wani nafiya isbat deeti jamaavi nafi isbat deeti jamaavegen tauhid wani ای اللہ نوں فرائت تک کافر وے ہمے کن اللہ ایمان ایمان کن ہمے کن اللہ ثابت کروں اہن ہریہ فرائت تک کافر وے ہمے فدائم تاگس لا الہ الا اللہ ہریہ الہ وان تکن اللہ نوں فرائت تک نفی کروں ایمے فرتم نفی دمی ونی اثبات ای الہ وان تکن اللہ ثابت کروں ایمے نفی اثبات دے تی جمان ونی ہے توحید کن نوانے میات گوس میانی ہمے گوتا فمن یکفر بالطاغوت طاغوت کافر وے توغوت کافر و یؤمن بالله دین اللہ ان ایمان وجیا اینا ای فیٹی ورگدا اولکگ اولکوگ مراد کی لا الہ الا اللہ اینا ایرن ای فیٹی لا الہ الا اللہ گے ہنونی اینا نوئی فاٹ لا الہ الا اللہ توغوت کافر مکی کو با توغوت کی فرتم میں فرتم توغوت کے معنی بلن بھی می ہر الگوند میں ای با اللہ قران جے احترام سے کرے با فرائض تک اہم وجیا اینا توحید مچ کنوں ہے ہوئی کی اللہ تباوان جے گتن اہم فرائض تک تباوے اینا ہری توحید مچ کنوں Allah kiyaman terikan ada kuran jehe gotang ehem faraat takan ebe ihtiram ada kiyaman terikan ada kurave ehem ve jene huri tauhid gum chakunu tohu taki kur ibarat takum bunave nam Allah nu Allah fiyawa alukam ve kome faraate e faraan e kamar ruhi gen hure janama yag mi kiyani tawut sharteng ebe mitang ei Allah nu faraat takan alukam kurave hinduga e faraan e kamar ruhi gen hurun erun e faraan vaane tawutaka علامہ ابن قیم طاغوت کے تعارف قرذاف ونی امتا ام جامع کو ادی ہریہ علم رم سے کلی فانو کے تعارف گن نہ ونی می طاغوت کے ام فریہ مت عارف کا علامہ ابن قیم دال ونی طاغوت کے تعارف ای کل ما تجاوز به العبد حده من معبود او مطاع او متبوع ایک معنی کی طاغوت کی طاغوت یعنی طغائن نگی فت طغیان نگی فت معنی کی حد فہن لا دیوں حد فانلا دیون توغوتو کے تعارف کے ودالونی ای الا حد فانلا گندا کم میں اچکے ای کیمن تیر وی وی فراتکم گویس تبا وی وی فراتکم گویس الکم وی وی فراتکم گویس اکم گ حد فانلا گندا کم میں اچکے ایک معنی کی اللہ ہم ادا کرن جہے کیمن تیر کن اہم فراتکن ادا کروی ای فراں کم روح گن ہرجیا ای توغوتے ادی ہمے فدا اللہ تباوان جہے گتن اہم فراتک تباوے افراں کمر روہیگم مرجنما ای وس توغوتے ادی ہمے فدا اللہن الکن ادا کروے فدا اہم فراتکن الکن ادا کروے کروی افراں کمر روہیگم مرجنما ای وس توغوتے مثال گ مکہ گ مشرک ملائکہ بے کلن سالکن کری انس ملائکہ توان توغوتا کا نوان ای کی ملائکہ بے کلن کم کن رسوا اہم ملائکہ بے کلن نوان toogutaka ehma toogutaki huriha toogutaka kafarwe huriha toogutaka kafar den ilmeringe huri bay asabe kanwes vidalwe toogutaki ei shaytane wes toogutaki ei shaytane komme avashegge eru shaytanaku ve toogutewe adi kahinun nabwes huri toogute kifa kahinun ebahi gaybuge khabar ta demi hum mi fanditaya sihurha hurah dami hum mi ismiun naki wes toogute ilmeringe bahuri vidalwe fa dia sawe kalme se bahuri vidalwe fa ai balami hun naki wesi toogute vidalwe fa e bahuri ei emi hun hagigatu ga rabbu anta kamuge hissa ai emi hun nange banis vek pore emi hun rabbu anta kamuge hissa ai ei ai belum misal gaibu ga khabar tad dinu ei allah khas vegen wa kame ehin ebes farat ga gaibu ga ilmen nege allah ki quran ga hikorbani la ya'lamul gaiba illa allah allah fi rahim farat ga gaibu nege ne gaibu nege ne allah nun farat ga Allah nun faratak gaib enge kan dawa ko fiya ei shiruke ena ekuri shariku ekuri dinum berwa fada shariki ena ekuri dinum berwan ego tang yitiqad ko fiya mi hakan Allah hon enge fada gaib enge kam dawa ko fiya ena ki kafare Rasulullah hadis ul qurban iman ata arrafan fa saddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin gaib ga khabar ta de mi hegge ga tang ase bahi burammani kurige divhin kiyalan burammani e mihunna ke gaibu ga khabar ta de mihun wa ta aibbala fa gaibu ga khabar ta de mihun ege mihau gatan as ena ibuna ecce tedu koffe miha dan nashe ena muhammadu ge fana bawale bunu shariyata kafir wejje kan kashaware muhammadu ge fana wacce bawale bunu shariyata ena kafir wejje ema ei togutun naki togutun naki hame ken allah fiya walu kan bewe fara ecce ken nu togutun mihuriha bayaki togut mihuriha ecce ka kafir e bahi en ebbe secce gabulu nuko gabulu ko gennuana furihama mu'minahu gabulu ko gennuane emihunge bastake pandita veringe sihuru hada mihunge bastake gabulu ko gennuane brahmaninge bastake gabulu ko gennuane kahinunge bastake gabulu ko gennuane ehuriha farahattaka kafarwe hama ekani allah subhanahu wa ta'ala ya iman ve jamiha enaye e la ilaha illallah ga ehi fi e barabaram amalukon e barabar iqrar wi miha kiyenaye ehnu la ilaha illallah kiyan kitam mihum ite munafiqun bas ki la ilaha illallah ehnna bas mihun kan la ilaha illallah ki makum ibbas fa'da an kuri naraka ge me adiyad dan je hunemi hu namaz bas kuri mihun roda bas fi hajj bas fi zakat bas din ehnna bas naraka ge me adiyad dan je hunemi ba mi hu eki ve la ilaha illallah kiyan tibbakas la ilaha illallah na fi qurahu riha kam mi hun kure ema la ilaha illallah kiyan mutta swarga nu wanna di vehin itiqad qura go tuga la ilaha illallah kiyan kuri miha swarga wanna kam di vehin itiqad qurani kom mas tuha ان نمس لا اله الا الله مدلون كيمكم سورو يكنون نانه اي لا اله الا الله نفي قرا كنت تكرا ها هندك انا سورو يكنون نانه لا اله الا الله دوغو هدني الله نون فراتك تمن علوك من نقرا مي كيغن دوغو هنوني هدني امر بر سمال كن دين جي خامن حقيقتو مي كنت تها كيمي اي ورب بر شيطاني مليين اي علوكن من قبول فوك مي تبني لا اله الا الله مكن دلون كيوم فدني يام دوغن سورو ونانه نون نانه ila ilaha illallah hamay kani durun kiyagen swarge wannane nama makka ge huriya mushrikum waski isla ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam bodbe fulabu talib marang hazir waqt kalifan wadage masak ke kur bila ilaha illallah kiya to bodbe be fulab enna mesnu ki emme fahuge waqt was den nabi ala millati abdul muttalib te wanna bidani abdul muttalib ge dimati ge marwege ek gota kasnu ki ek ivegen la ilaha illallah kiya fiya ibenge du kollen jihe kan tatta kafar wan jihe faraid tange benge e faraid takanne kafar weveka ladakan ladattaka e abu talib idalwi quraish wan hage an hinunge ladunwa nama timan naves muhammad ge fanuge dinat tabawi mu he emima abu talib an e benge la ilaha illallah kiya fiya quran jihe kan tatta iqrar wan jihe iqrar tange benge ehem begen abu talib es la ilaha illallah nu kidunu ekama kal gona menna kanne ge la ilaha illallah kiyagen quran jihe kan tatta ke ehem begen bodo til merin vidal wefani abu jahul men fadami ismi hunna engunu fadain la ilaha illallah maana ne engumi hunnan halaku hutte abu jahul avse bengi la ilaha illallah kiya fiya kan takuran ji hena goi ehna mes algon men getren gina mu'minun nakan nege la ilaha illallah kiya gan dikan takuran ji he gotte ame kan dulun kiya la ge mitibi ege maanave suri haman nege mi hun gina yalgon men terege suri haman ege maanaves nege mi hun ame kan la ilaha illallah maana iko ba hebuna fiya buna la ilaha illallah allahumma nawi ilaha kunu e allahumma nawi ilaha kunu e dulum me bunani ilahu antakamuge maanai de sagun kannege ilahu kunu me bunani ilahu ge maanai ki koba ilahu ge maanai ki maabud alukam bewe farai ilahu ge maanai ki alukam bewe farai allahu nun farate nete alukam haggugotu ge bewene haggugotu ge bewene haggu nun gotu ge bewe kiten farai takin eboi budu takahil takagas ga hagessa jinni jinnin takamista ngol kon kon ule haggu nun gotu gal kon bewe bewar farat tange bay ekama ko haggu gotu gal kon beweni hame kani emme farata ken allah subhanahu wa taala ekama gal gon men ting iqrar wan jihe e uluhiyatu wan takama ko iqrara rububiyatu wan takama ko iqrara asma wa sifatu ko iqrar miting iqrar wegen gal gon men tauhid ga mati qaim beweni tauhid ga mati qaim wegen swarga wa deweni tauhidun akiba wejia emi hako swarga kan wannan swarga e fadami hako wani haram kurai فكيد القران قال الله وني كم بيان قرب ذافا الله شريك في ميهان الله سبحانه وتعالى سورج حرام قرب ذافية أين تنك نركا يا الله شريك في ميهان عتق الله يكرم فكأنما خر من السماء الله شريك في ميها أدم وتر ميها كفدة أدم وتر ميها جهاله كذا أدي يبرم فيكينو فتخطفه الطير دون دون تنعسينا نلاعن كا adi varugada vayenga durutana kangena illali efada mihe efada halateke ei shiru kuramiha ke misala kiyeje allah shariyu kura bayar goittange bahuri e goittang algonda men dena gannan jihe erun algonda menna salame beveni tauhid dena gannanya algonda men emme furatama kamaka kuran jiheni shirku dena gatun allah shariyu kura be goittad dena gatun erun tauhidu gamati ek ثابت هوري يعني ايهن كمون علمين كتاب التوحيد توحيد گ بحث کر و فتحو گ توحيد گ بحث کر و فيا كوريها به كلمس بحث کر و فاني شركا به وتم فتوگ نمك كتاب التوحيد كيافا اكمك فتوگ بحث کر و فاني شركا به وتم كي دگين اي علمين ميدال وا گتوگ بلاغي عباراتين گ بين ايگوت تعرف الاشياء باضدادها اچي تعرف كوروي ايگ ايديكول بيان کو گين ورف فرهما يجب أن تعرف كل بيان يجب أن يكون بيان كوجن. أما توحيد يجب أن يكون كشركو. شركو كما سألت بيان كوجن توحيد بيان كره بين أي شركو كهوري جنا وترتا. شركو كهوري جنا وترتا كما شركو جهني بيان كران أي توحيد بيان كرما كون هما يكن شركو كنهن كن إنسانا. إيه نماس شركو كبيات بيان كوري ما توحيد بيان كه. إيه هم تكن علمين بحث كرا بيان شركو ك. بات بيان کوگن ہمبیما الگون من دین گنن جیہ شرکوگے بات شرکوگے وے با بر وتر تن ای کومے وتر کرمو توحید اکی با گن دے ایم اللہ سبحانہ وتعالیٰ ہی قربانی فمن یکفر بالطاغوت و یؤمن بالله فقد استمسک بالعروۃ الوثقا لا انفصام لها الگون من میہ طاغوت ای جیہ ما ہریہ طاغوت کان الگون من جیہ نے کافر وا ہریہ طاغوت کے بس دو کلن جیہ نے ہریہ طاغوت کان الگون فرگس دی دین اللہ کان ایمان دگین الغنم ان لا اله الا الله تصديق قرويني لا اله الا الله تقرير قرويني اما لا اله الا الله لا اله الا الله اقرار ومتكا اي فرهم اي تصديق قرمتكا فرهم اي گمچن الغنم عمل قرمتكا الغنم ان اوتي حريها توغوتك كافرون كافر وفدين حميكن الله امام والله سميع عليم الله مولن اسرا ودگم وا مولدن ودگم ورس کلاگه میتان الله قرون مولن اسرا ودگم وا مولد دین وڈیگم وارس کلاں ایک معنی کدی میہکو لا الہ الا اللہ کی کس نو فدے اینا دلم بیر قرہ کلمتن اللہ اسا وڈی کتم می ہن دلم کفر وا کفر کفر وا میون بولا کتم می دعا لکو تفہر کفر گے بستا دلم بیر قرہ اتن اتب بے کولم انترے گے بولا دلم کفر گے بستا الون نے کنے گے کفر وے وے ایرو اس ایک معنی کہ الون توحید نے گے تی ایکن تتا ہوتر ون نم جے ہن اما بیرن نتی دلون اتا بیاور بستکن ایبا بیر کور کفر وافدا اللہ مولن اسا وڈگیم وے ادی ہتن الگون من ہتو گے اعتقاد تا الگون من لا الہ الا اللہ کیس ہتو گے ایبو بیاور باطل اعتقاد تا باطل عقیدہ تا مثال کن الگون من لا الہ الا اللہ کیا گے میتی بے کم سحر تصدیق کرا کیتا کیتم میون الگون من تری گتی سحرن ایمان وا کیتا کیتم میون گتی سحر وری کی سحر وری نکی کافرم صلی اللہ حدیث فقرن من اس من صح من نصر فقد اشرک سيهر هدافي ميها الله شريك فيه سيهر هدافي ميها ادي رسول الله صلى الله عليه وسلم في القرآن حد الساحر ضربة بالسيف سيهر ورياغ حدكي اي اينك كرفان دالومي اما سيهر تستيو قرآ فندت تستيو قرآ كتك كتم ميهم الغنم انتريك اما تبي اما الله وحي قرباني والله سميع عليم لا اله الا الله تكياغن تبس دلون كفر بست بير قرآ ميهم بير قرآ بستن الله مولان السعود جنوية علیم ادی اتن اتبے کو لا الہ الا اللہ کیا گن تیبے ہیتو ترے گے با باوتے باطل اتن عقیدہ اے اللہ مولا دین وڈی گن نوے اللہ مولا دین وڈی گن نوے دین اللہ قران اللہ ولی الذین آمنو یخرجہم من الظلمات الی النور والذین کفروا اولیاؤہم الطاغوت یخرجونہم من النور الی الظلمات اولئک اصحاب النار ہم فیہا خالدون اللہ ولی الذین آمنو ایمان بھی میستکون گے رحمت تیری کی اللہ ہے مدد تیری کی اللہ ہے ایمان بھی مستہ ہوں گے یخرجہم من الظلمات الی النور اللہ سبحانہ و تعالی بامی ہوں اندھیر کم کے تیرین علی کم نروے ایک معنی کی جاہل کم کے تیرین علم کے میدان ان بامی ہوں نروے کفر کے تیرین ایمان کم نروے ادی ما کفر تم کے تیرین ہدایت کے علی کم ان بامی ہوں نروے اي ايمان بمستكم الله قبول كريم استهم فرهم غتوغا ابامي هم الله سبحانه وتعالى جاهل كم غترين علم غي علي كم نرفع علم غي ديكولا كي جاهل كم جاهل كم غي اندير كم علم غي علي كم نرفع ارغون مي تريغا جاهل كي هاغينا اي مي دين غي علم كي مي كودا كودا اچن ارغون من نهي وا كهلا مي كن نماز كولن اي غنيما ايوتيني مي فايوريا كم دين غا انسانا انا بالغ ويسوره ಕವ್ವಳ ದಾಂದೆಂ ಏನ ದುನಿಯೆಗ ಉಳೆಂವಿ ಹುರಿಹಾ ಗೊತ್ತೆ ಇಸ್ಲಾಂ ದೀನುಗೆ ಎಬ ಅಂಗವಾ ಏನ ಕಿಯವನ್ನಂ ಜಿಹೆಗೊ ನಿಕುನ್ನಂ ಜಿಹೆಗೊ ಹೆದುನ್ಲಾಂ ಜಿಹೆಗೊ ಹೆದುನ್ಬಾಲಂ ಜಿಹೆಗೊ ಮಿಸ್ಕಿತವನ್ನಂ ಜಿಹೆಗೊ ನಿಕುನ್ನಂ ಜಿಹೆಗೊ ಕಾಂ ಜಿಹೆಗೊ ಹುರಿಹಾ ಕಮೆ emme kame besne islam din du ko pemi huria chang lugna ungenen jiheba duniya mati ulair mi kanta kurumattaka e giyamet du ko mi kanta taka be sawal kurawen e duwas awmuga kurin algonda men eba jihe kanta tang ungenen e fahwa gutu awma faha ku den ninnan insanaaka emme hindu kola kawes mi tanan aadeeka e mi hege ajalu jehumuga kurin komme mi yakose eba jihe mi kanta tak kurang e duniya mi tibi komme mi yakose sonu baha ki ajalaka e ajaluge beenun ifan bi Allah subhanahu wa taala enge bi gotan ulewe to balam bi nahi kur bi kantatta kunduruwe diinuge maaluma tolum filwe to balam bi en amalu kuram bi ajalu hama mafaha ku den insana ki thamme warang edunas edene komme insana ko Allah ki te qur'an ga wahi kurawani insana bunane komme insana ko smarang arawa gutu komme insana ko smarang arawa gutu ko bunane timanna adi far duniya fonu ba de re timanna Allah engge gotan ulena e komme insana ko bunane che bunane cheke yetu quran wallahi qurbani e komme insana ko se fadan bunane kamaku Allahu e nafsegge ajala o mafahaku emme hindu kolbes e ajal nafsaka lahe fahinu qurbane wala yuakhir Allahu nafsan idha jaa ajaluha ibdes nafsaka e nafsuge ajala o mafahaku Allah subhanahu wa taala sikun tebdes lasnu qurbane e furana hippawane malakal maut abadwes insana kariga ule komme direche gaga fasfar malakal maut 20 sab komme duhaku ama Allah ga amro ma ko ena ke furana Allah gi pawan malakal maut gi pawan komme ke se ge kurin tauba wan vi Allah ai kurawani iman vi mi hunge Allah pur hama go to kabul kur mi hunge madad veri ay Allah gi Allah pur hama go to kabul ko tasdi kur mi hunge madad veri ay Allah gi emi hunnang Allah subhanahu wa taala hidayat dakkawani hidayat nge de mi ha hidayat ne de mi ha kan Allah hidayat nu dakkawani ema komme mi hakal simani ena hidayatan edefi Allah dakkawani hama mi hakutana kutta kas Allah hidayatenu dakkawani e insanu mani Allah subhanahu wa taala ma kurin liu vanim ma asa e hidayaten kashigen wa mi hunan Allah hidayat dakkawani adi hidayaten kashigen nu wa mi hunan Allah hidayatenu dakkawani hidayaten kashigen wa mi hunnaki e hidayatan edemi hun e hidayatu mo go masai kurami hun eves kamen hasilen wa ne masakkaten nu koshe eves kamen Allah ki to Quran ga wahi korwani wal ladina jahadu fina lanahdiyannahum subulana timan Allah ma ga masai ko fimi hun danna she mi hun timan Allah ma ga dakkawana me ege maane ki hidayen hoduma masai kurami ha hidayat dakkawana me ege emme furi hama namuna ki ei Salman Farsi ga wahaka Salman Farsi ki emme furta ma majusi ye alifana ngal kan kon ulunu mi he ei Salman Farsi etano alifana ngalakon kura ulumuga terega rahiba ko fenigen rahiba kolakon kura inda fenigen e kandangalu vejje Salman Farsi ma riveti vejje Salman Farsi ngi jemi alifana ngalakon kuron kimi bekar kam ekkam mi ebes faada ngur kam nunka den Salman Farsi e rahib kariya da kam bappa ngi kastolo heli kastolo la fetad dua hakoin e gotun komes gota kam waga kastolo nattu wala gen fili filagen eki eki rahibun kairin nasora dinuge taalim hasil kuramun kuramun gos emme fahuge miha wasiye kuri warang abah nabiyak fonowe nabiya hijra kurani kadur ruggina ratakare e nabiyage sahibaka bewe tamasai kurate yob waram masai kun emme fahun alakavwegen madina dehuni alegge gotuga dehuni ei ekali ek fan gafilay fenigen gafilayan ujuray dini bakaritake difai muni timanna meni tanaka gen gos tere emi hun Salman Farsi ගාලෙක්ගේ ගොතවෙන් ගොස් වික්කෑලි මදීනාගේ මීහක කොම්බේකස් මදීනා වාසිලිවි මදීනා වාසිලිවි හුට්ට රසූල්ලාහ සම මදීනා හිජරා වඩා ගති එකලේෆාන රසූල්ලාහ සල්ලාහ සම අස්සාබේ කලකවෙගෙන් දියයි වර ගද මසක් කේ කුරේ අල්ලාහ මෙෆහු රසූල්ලාහ සල්ලාහ සම සහාබිය කන් හෙද්දෙවි සල්මාන් අල් ෆාරිසි ඒ ෆාරිස් කරාගේ බේකලේ මී අරබි කරා රසූල්ලාහ සල්ලාහ සම අස්සාබේ කලකවෙගෙන් දියයි මෙෆහු ඒ මසක් කේ කොෆියා කොම්මෙ මියක සිදායි ලිබේන මසකෙන් නුපුරා මියක නුද නුදක්කවාන එම දීන කීමේ වර ෆසේහෙන් හාසිලුවන් වෙන් එච්චේ එමිහක මසෙහි කොෆියා මසකෙන් කුරාන හුන කන්නු ලිබෙන් අල්ලාහ් වලියුල් ලදීන ආමනු ඊමාන් වෙමි හුන්ගේ මදද වෙරිය කී අල්ලාහ් එකලාංගේ එබෑ මිහුන් නෙරුවයි අඳිර කමුගේ තරෙන් හරි කමුගේ තරෙන් එබෙහි මගෆරතුමගේ තරෙන් හිදායතුගේ අලිකම আদি ජාහිල් කමුගේ අඳිර කමුන් ඉල්මුගේ අලිකම නෙරුවයි আদি කුෆරුන් ඊමාන් කම අල්ලාහ් සුබ්හානහු වතාලා එබෑ මිහුන් නෙරුවයි වල්ලදීන කෆරු আদি කාෆරු මිස්තකුන් දන්නාර අල්ලාහ්ගේ බස් නේහිමිහු අල්ලාහ්ගේ අමෆුරතක කියමන් තරි නොයිමිහු අල්ලාහ්ගේ නහීතබ් බලාගෙන් මිහු එමිහුන් නකී එමිහුන්ගේ මදද වෙරිය කී එමිහුන්ගේ එක්වරිය කී තෝගූතේ අවලියාහුමුත් තෝගූතේ බහි ෂයිතානේ යුඛරිජූනහුම් එබෑ මිහුන් නෙරලතේ minan nuri alikamuge terein ila dhulumati andirikamuge tereya kitam mihun etibi fada mihunge awage jehifa kitam mihun algon me sihura panditaya mikahar kantatta tastiyuko eba mihunge gata gos eba mihun ebuna bastatte duko kitam mihun evati miharwas allah me kurbani eba mihun e pandita hada mihun wate sihur hada mihun wate ghaibuge kantatta dannakama dawwa kurami hun emihun emihun gatange dami hun nerete ali nerani alikamuge terein andirikamuge tereya ebahi hidayatuge alikamuge terein magfuratumuge terein ebami hun fonwaelate ebami hun ulaika ashabun nar hum fiha khalidun ebami hun naki narkawanta verinne enarkaage ebami hun demiti benete ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين مي نمرودك واحكا مي آياتك مي بيان قراني نمرودك أي خلقك ما الدواء قرميها ميس خلقك ما الدواء قرميها ফিরাউন মাস দাওয়া করে কালেকমা একাম ফিরাউন আমিনা আযাব গতন তাফাত মিনা আযাব কুডা ফিরাউন আযাব বড় ফিরাউন ওতি নরকাগে এমমে আডিগ কব্বল গয়ে সেনাং ওতি আলিফানু গ আযাব কব্বল গয়ে দেইরো এনা আন্দালে দেইরো হেন্দুনা হাবির বরাবর এনা এন্দে মুন্দে কব্বল গয়ে ফিরাউন কি বে আযাব বড় মিনা আযাব কুডা হে দেমি মাস কালেকম দাওয়া করে ফিরাউন কালেকম দাওয়া করি এগি হুরে ফিরাউন এগি আল্লাহ এমমে বড় রাসকালাং একাং engi hura fir'aun kalekkama dawa kuri ehendegen fir'aun ang hega dafa azab allah debbi boda kamuge intihaan ena goswahuri enang enge bala musa ge faanu rakkandu kariya wada gen nawi hindu musa ge faanu allah amur kurawani asawakol ge saware ehindu asawakol ge sei wagutu baramaga phala gen dei rakkandu e bodu kandu baramaga phala gen dei ehindu fahatum yong annani fir'aun lashkar go hega ফিরাউন এঙ্গে মি খানুগে তেরে তিমান্না ওয়াদেজিয়া তিমান্নাকান হালাক ওয়েগেন দান এহেন নবে সেনাগে বোডাভেরিকান এনা আল্লাহান ঈমান নোয়ে কাউমুগে মিস্তাকুন্নাক এনাগে খালেক্কান খালেক্কামান এনা দাওয়াকুন এ তেদুকুরমা তেদুকো মিস্তাকুন্নাং হুশাইলমাট্টাকা তেদেক্কান মিস্তাকুন্নাং হামকোদ দেনমাট্টাকা এনা বুনি বালাবালারে তিমান্না হাম ফেনমায়কো কাডাবভি গই কাণ্ডবে সেদিয়াই পারামাগ ফলায়গেন নে ফিরাউন এঙ্গে রাঙ্গালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি বড় রাসকালাকে একম নামরুদা কি বড় জাহিলে মিনা কান্নেগে আল্লাহ ওয়া কামে কালাক ওয়া কামে মিনা কান্নেগে এমবেগে বড় ময়া কামে মিনা কুরি ওয়া রব বড় ময়া কামে মিতাঙ্গা এমবেগে মিনা আযাব কুডা ফিরাউন আবুরে আল্লাহ কি কুরআন গবে কুরআন আলম তারা ইলা আল্লাযী হাজ্জ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক কালিফান দেখি বড়ানো গন্নাং হে ইব্রাহিম গে ফানা বহুসু কুরিমিহা ইব্রাহিম ফানুক রব্বা বিহে গতুম এই এনাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাবর গদা বেরি কামে দেবা ফে এই কামুকে সাবাবুং ইব্রাহিম ফানা এনা রব্বা বিহে গতুম বড় বাহসে কুরিয়ে ইল ক্বাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইমীত ইহার ইব্রাহিম ফানু বুনানি রব্বু রব্বাকি আল্লাহ হে রব্বাকি আল্লাহ হে এনা বিবনা রব্বাকি তিমান্নে তাই ইব্রাহিম ফানু বুনানি আসলু রব্বাকি ইল ক্বাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইব্রাহিম ফানু মি বিদালওয়ানি তিমান্না গে বের রাসকালাং গে কি এই মারুবা দিরুবা ফারাতে মারুবাদি রুবাই একালান দেমিনা ইবনা মরুদ ইবনা কে কে قال انا احيي وامي তিও নাইস মারুবাদি রুবা ফানা মিনা মি কুরকাম কি মিনা হাজার কফতি বি আসিরুং গে তেরেন দেমি হুন নেরুনি নেরফে একক মারা আলে খানে কাকতু কল্লা হামনা নি এরি দি রুবা ফায়ে মোয়ে বড় এনা কা কলক ওয়া কাম হাকিগাতু গনে গে না কা এন দেমি হুন গনে একক মারা আলে খানে কাক কারমুন কেন কালি দাস কালি তিরদু কল্লা ফায়ে মুনি ইয়ে দি রুবা ফায়ে এহা বড় মোয়ে মিনা কি দেন ইব্রাহিম ফান দেন মি বিদালওয়ানি قال ইব্রাহিম ইব্রাহিম ফান বিদালওয়ানি ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব আল্লাহ কি এই তিমান নাগে বেরস কানা আল্লাহ কি এই ইরু মাশরিক ফারাতুন গেন নাফারাতে ইরু মাশরিক ফারাতুন গেন নাফারাতে খালি এনি কান কুলা দানো গেন ওয়ান্যা মাগরিব ফারাতুন গেন সালাহ ইরু খালি কুলা দানো গেন ওয়ান্যা ফাতি বিহা মিনাল মাগরিব মিনা ফাবুহিতাল লাযী কাফার মি কাফার ওয়ে মিহা মিনা মুলিন হায়রাম বেজে মিনা কিনে ইরু গেন না নি মাকরি ফরাতু আল্লাহ লা ইয়াহদিল কওম আযালিমিন আল্লাহু আন ইয়াবরি বায়াকা হিদায়াতেন নু দাক্কাওয়ানে মিনা ফাইমা দিরিয়ে ওরি হাবে ফনা সিংগে ওটা নানা কানে ফাতু মানি মা দিরিয়ে সিকুন্ডিয়া এ মা দিরিয়ে নি সিকুন্ডি গে মারুন ও সিকুন্ডি গে কাহি জাহানি মা দিরি বলুগে জেহেন ইতিফার কুন জাহান জেহিমা কিরিয়াস আরাম ওয়ানি তেম ফাহু মি হুন গেন না জেহেন বলুগে থালাং boluga talang ena jenuin fam boluga talaya tala ena marve gende ema diri efa kura vi bodu miha aya kudda kudda makuluga zareng ena hala kura vi Allah taala mi kalikka ma dawa kura miha ade Uzair alayhis salam ge wahaka e den anna hafta ge insha Allah Uzair alayhis salam ge wahaka oti den ani sawale mo be kuraku sawale kuraku den den e mi hun wagutu digu kuranya bodu thimena sawale kura den al darusan nanna kutin hame kene mire anna tam wese ba fene e aslu insafen nun ai kinge insafa ki dars barabaran aun erun ta sawal kurmu ge fursat wes kiben adem wagutu bekar nu kurmatta ka bodu ti mi hunna sawal kurave মিয়ার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানুগে কুরিকামেন নুম আই কিয়ে বেস সাহাবে কালে কস কুরিকামেন নুম আই কিয়ে হাকিকাত গো একাম মি কুরানি গায়র মুসলিম নাসরাই তেন কো মেগা সে মে এবা মি হুগে শিয়ারেন এ ফান দোস ফা কুরমা কিয়ে শিয়ার গো মিস তাকুন আওয়াত্তার ওয়েজিয়া এই নু বায় কামে সাকে কো ফেলো মা এ দুব্বতি দিল্লা নি উমা এ সিদা নাসরাই গে শিয়ার কা ওয়াত্তারুন এ কামা ওতি মানা কোফা নাসো এ আহলু কিতাবি গে গায়র মুসলিম গে শিয়ার তাকাতি এবা মি ওয়াত্তার নু আরে না মানা মান তাশাব্বাহা বিল কওমিন ফা হুয়া মিনহুম bayag gishiyar takawattar wegen simiha ba hushi eba mi hunge terenne qiyamet do huga den misalaka dunyavi kame gotun ufan do huga ekakone ka dini gotun wasiyate kollalun e masalen oi kama kanu fene misalaka ahar furuni e na wasiyate kolli kaade fono ege mi liye fami otimi ahar furuni mi ahar azmu qurate iturang heo kan tattak kuruma heo kan tattahu Allah subhanahu wa taala mi ahar tiba dirile hettivi te kalange shukura da kurata mi fada ibara ettakun heo kan tattak ngena shawgori wa fada ibara te liye fonu walma kiye masale nu ai kiye duniya vi kame gotun ehna mes mi shiar taka emi hunga shiar taka wattarum ei ek gotaka sudda ennu an ekan te gotak kurume kafarna musabata muslimu wani emi hunga akhlaq kama bale apa mi hadu ehn vegen uri hatane gen meti akhlaq mi istahunga fasada ve gospa hulaunge mi hunge akhlaq ve akhlaq kama balafa ebes kala du hayat ebes mi hunge nem mi adaku ebes kala an hinunge vesten la du hayat fir hinunge vesten la du hayat uri ha kama gani bi vegen gospa muslimu ge tere muslimu ge riveti akhlaq muslimu ge riveti adakata du kolla hulaunge mi hunge adakata mi ti fa fariti kama gotu ge feni fami mi hunge goitta ek gotaka vesei mi hunge shiar taka wattarmu maki islam dinuga huddegen wa kamen nu wale ay masalen mi buna gota wasiyaten ena kolla fadiya edinu maki masalen nu de mi buna ke ku felo fo ke ku felo ma de jin so vegan sakaraj ha lawaki lawaki lawado ha mi zuk ja dance ko mi ka hala mi bodi ti hafla tabbe mu islam din afi kura kan tatang ei ane igen den shiruk ek kore vejji eka den ege fa fa nei ekamaku ena dene gannan e baji he shiruk ek kore vidane ti em vegen huzaifa vidalwani huzaifa ma Allah rasul ne huzaifa to bolun yaman vidalwani mi istakun Allah ge rasul a sawal kon ulani he okan tatta ka be he gotunne ekam timan sawal kon abadus nu ba kan tatta ka be he gotunne ei en nu ba kamaka araya gan vidane ti birunne ema nu ba kan tatta dene gannan e baji ekamun salama ibu mattaka denenu gona enne nge nu ba kan tatta ema shirku denaganna jena shirku salama ibu mattaka denenu gane huragen shirku kura haluga ena fa fali bene eha kan nama sena barabara ekan denegatu ma sai kura hen ulumuga dere gan nge ken shirku kurmak ma sene mi eka ekam kun men hurawene ekan tan nu geni e nu geni huragen shirku ko fiya ekam ena azabu li bene ma kada kura bene ei komme mi eka sebe ma sakka kura bene dunia vi kan tatta huga masai kura fa den ki vegen ena okura vi kan tatta huga masai kenu kuran vi abadu ge abadu tiben vi tanaki ei mitanu e baji hedu mitan do ko fa da ekam ko dunia vi kan tatta ka emme vese masai kura eka kwes nove ge yaku timan nage ge obba mi huriya chan anna ne kiya fa eka kwes nove emme ge masai kura dunia vi kan tatta ka den ki vegen okura vi kan tatta ka ena masai kenu kuran vi aa eti ti bayan kollana mi mi na eba echeke ki suale kore eba kige ඒ ගෝස් කම වරබ්බඩ ගෝස් කම ෂයිතන වන්නානේ දේතර එක් ගොත කවස් නමාදුක දේතර දෙමි හුන් දේතර දු කොක් හුරගෙන වානේ උති වලා තදඋ ෆුරජාත ලිෂයිතන රසූල් සම සෆක්කෝ අල වයර විදාල වලා තදඋ ෆුරජාත ලිෂයිතන ෂයිතනන් එබ්බ සුස්තන් කොරන නබාව වාෂේ සුද්දුල් ඛලල් එබ්බ සුස්තන් කොරන නබාව හුරියතන ෆුරයලා ඒක කොනෙක් ගේ කොණ්ඩාජේ حاذو بين المناكب والاقدام تيبام ایک کونے کو کونڈو کونڈو جہی فیا فیا جہی صف ابر کو اللہ ہے حدیث القران میں ہوتی آتی حدیث ہولے حدیث ہولے آئے کے معنی کی تیبام ہنگ مچا تیمن کلے کے فان ایم میں بیرفل گن کما کی ای شرک اصغر ہے کڑا شرک ہے ای کڑا شرک کی ای میست کنا نے گی ہٹ کر وے شرک ہیں عام ہوتے ہیں ایم بگ ایم میں بڑا بیر گن نی تیبام ہنگ کڑا شرک تر ودے گن فان اچے ای دیکھون تیر کما ہے دیکھون تیر کما ای کڑا شرک ہے کڑا شرک ਨੇ ਕੁੜਾ ਸ਼ਿਰੂ ਕਾ ਕੀ ਇਹ ਦੀਨੋਂ ਬੇਰਵਾ ਅਮਲੇ ਨੂੰ ਇਹ ਨਮਸ ਫਾਫਤਾ ਹੋ ਗਏ ਤਰੇ ਐਮੇ ਬੋੜੋ ਐ ਫਾਫਾਈ ਇਹ ਦੇਖੂੰ ਤੇਰੇ ਕਮ ਸਾਕਾ ਨਮਾਜ਼ਾਂ ਉੱਟਾ ਮੇ ਹੋ ਗਏ ਤਾਂ ਦੇਖੂੰ ਤੇਰੇ ਕਮ ਵਦ ਜੇ ਨਮਾਜ਼ ਬਾਤਿਲ ਵੀ ਇਹ ਨਾ ਐ ਬਸ ਕਬੂ ਕਬੂਲ ਨੂੰ ਕੁਰਬਾਨ ਅੱਲਾਹ ਸੁਭਾਨ ਤਾਲਾ ਨਮਾਜ਼ දෙක්කුන් තරික මි බාබුක දෙක්කුන් තරිකම කී අලුකමුගේ තෙරය වන්න දෙක්කුන් තරිකම් අලුකමුගේ තෙරය වන්න දෙක්කුන් තරිකම් එයි කුඩා ශිරුකු දැන් දුනියාවී කන්දත්තාගේ එයි ඒ කන්දත්තා කන්නු ශිරුකු වන්න නිය අලුකමුගේ දායරාගේ කුරවේ කොම් මේකම සොදගායි කුරියස් රෝදහි වියස් සකයි දිනස් නමාදු කුරියස් හජ්ජ වියස් මින් එව්ස් කමක දෙක්කුන් තරිකම් වදෙජියා එයි කුඩා ශිරුකකි එයි කුඩා ශිරුකකි ਕੀ ਕੀ ਕੀ ਐ ਮਿਹਕ ਵਾਨ ਹੈ ਤੋਗੂਤਾ ਆਇਲਾ ਕੇ ਮਿਹਕ ਬੁਨੇ ਕੇ ਸੁਨਨੇ ਦੂ ਕੋ ਲਾਗੇ ਹਾਂ ਹੁਦਨ ਤੋਗੂਤਨ ਨੂੰ ਐ ਤੋਗੂਤਨ ਨੂੰ ਨਾ ਕਸੇ ਨਾ ਕਰ ਗੋਸਮੀ ਹੈ ਦਾ ਹਕੀਕਤ ਆਮ ਕੋ ਤੇ ਗੇ ਕੰਦਤ ਤੱਕ ਕੁਰਾਨੀ ਨੇ ਗੀਤੀ ਵੇ ਗੇ ਜਾਹਿਲ ਕਮ ਕੇ ਤੇਰੇ ਗਾ ਐ ਮਿਹ ਨੂੜੇ ਉੜੋ ਫਿਲਵਾ ਕਰ ਬਸ ਮੈਂ ਮੈਂ ਫੈ ਨੇ ਦੇ ਮਿਹੁੰ ਗੇ ਦਰਿੰ ਦੀਨੁ ਕੇ ਤੇਰੇ ਵੰਨਾ ਕਾ ਰਿਵਤੀ ਅਖੁਲਾ ਕਮ ਸੀ ਨੇ ਤੇਰੇ ਵਾ ਕਾ ਬੇਨ ਮਨੇ ਮਿਹੁੰ ਬਸ ਸੁਣਾਉ ਗੇ ਤਹਜ਼ੀਬ ਤਹਜ਼ੀਬ ਕੁਰ ਮੱਟਾ ਕਾ ਇਹ ਗੇ ਨਤੀਜਾ ਕਾ ਵੇ ਗੇ ਦਨੀ ਬੋੜਵਾ ਦੁਆਹੁ ਦਰਿਫੁਲ ਬੋੜ ਵੇ ਗੇ ਗੋ ਸੇ ਮਿਹੁੰ ਗੇ ਬਸ ਨਾ ਹ ਨੁਬਾ ਕੁਮ ਮਸ ਕਮੇ ਗੇ ਤੇਰੇ ਦਰਿਫੁਲ ਫੇਤੀ ਗੰ ਦੀਉ ਐ ਹੁਲਾਂ ਗੇ ਅਖੁਲਾ ਕਮ ਮਿਹਾ ਜੀ ਨੇ ਤੇਰੀ ਮਾ ਵਾ ਗੋ ਤਕੀ ਦੈਂ ਹਿਤਾ ਮਾ ਕੁਰਾਨੀ ਦੈਂ ਕਰਨਾਲਾ ਨੀ ਦੈਂ ਬੁਨਨੀ ਤਿਵਨ ਐ ਕੁ ਜਨੁਲੀ ਬੁਨ ਨਮ ਕੀ ਹਰੰ ਗਲੋ ਹੈ ਅੰਹਿ ਕੁ ਜੇ ਵੇ ਜੇ ਮਿਹੁੰ ਰੇ ਗਨ ਲੋਲੁਫੀ ਐ ਨੁ ਜਹੈ ਐ ਕੁ ਜਾ ਫਾਰ ਲੈ ਗੁਲ ਮਿ ਜੇਨੀ ਐ ਕੀ ਫੇ ਗੇ ਮਿਹ ਮਾਂ ਜਾਉਨੀ ਲੈਰੂ ਗੇ ਐਵਸ ਮਾ ਮੈ ਫਾਇਕ ਬੈਨ ਮਨ ਨੋ ਦਰਿਫੁਲ ਇਸਲਾਮੀ ਤਰਬੀਅਤ ਕੁਨ ਤਰਬੀਅਤ ਕੁਰਾਕਾ ਇਸਲਾਮੀ ਤਰਬੀਅਤ ਨ ਦਰਿਫੁਲ ਤਰਬੀਅਤ ਕੁਰਨਮਕਾ ਫਹੁੰ ਐ ਨਤੀਜਾ ਕੁਰੀ ਮਤਲਾ ਕਨ ਨੁ ਜੇਹੁਨਿਸ ਐ ਇਸਲਾਮ ਦੀਨੁ ਗੇ ਹਰੀ ਰਿਵਤੀ ਅਖਲਾਕ ਇਕਨ ਤਤ ਨੁਬਾਇ ਕਮੇ ਕੁਰੀ ਮੈ ਗੇ ਉਕੂਬਾਂ ਗੇ ਨ ਤਸੱਵਰ ਵੇ ਮਾ ਮੈ ਫੈਂ ਗਹਾ ਕੁਤ ਵੇ ਸੰਗਾ ਦੀ ਫੋਤ ਇਸਲਾਮ ਦੀਨ ਹੈ ਐਨ ਦੀਨ ਕੁਨੇ ਮਾ ਮੈ ਫੈਨ ਕੈ ਹਿਤਰਾਨ ਐਹਨ ਐਵਸ ਗੋਤਾ ਕੋ ਐਕਮ ਕੋ ਐਵਸ ਮਾ ਮੈ ਫੈ ਕਮ ਐਕਮ ਐਮ ਫਰਤਮ ਫਿਆਵਲ ਐਲਿਤਾ ਮਿਹਾਰ ਵੇ ਮੀ ਮੀ ਕਹਲ ਦੀਨ ਦਰਸਤਮ ਬੇਵੇ ਨਿਵਰ ਮਦੂ ਹਾਸ ਕੋ ਦੀ ਰਾਜ ਕੇ ਰੱਤਾ ਹੋ ਗਨਵਸ ਨੈ ਮੀ ਕਹਲ ਦਰਸ ਬੇਵੇ ਕਵਸ ਨਵਸ ਬਾਵ ਮੀ ਕਹਲ ਦਰਸ ਕਾ ਕੁਜ ਕੋ ਆਸਤਾਨ ਐਤੀ ਏ ਖਮੰ ਏ ਬਹੁ ਰਸਲਾ ਮਾਂ ਬਫਾ ਹੇ ਉਹ ਇੱਛਿੰ ਅਡਵ ਹੀ ਅਨੁ ਦੇ ਅਬਦ ਵੇ ਤਿਬੇਨੀ ਕੰਪਿਊਟਰ ਦਰ ਹੋ ਕਮਸ ਨੁ ਬਾ ਲਵਾ ਏ ਬਲਾਲ ਬਲਾਲ ਗੈਰ ਮੁਸਲਿਮ ਦੱਕਾ ਦਲਤਾ ਐਮੀ ਹੂੰ ਔਰਿਆਂ ਵੱਤਰ ਗੇ ਹੇਦੁਨ ਤੰ ਅਲਾ ਗੇਂ ਤਿਬੇ ਐਮੀ ਹੂੰ ਜੱਸਾ ਵੱਤਰ ਤਬਲੰ ਏ ਤਿਬੀ ਦੇਂ ਏਗੇ ਮੱਚਾ ਏ ਕੁਦਿੰਗੇ ਅਖਲਾਕ ਬਿਨਾ ਲਗੇਂ ਦਨੀ ਏਗੇ ਮੱਚਾ ਅਹੀਂ ਕੁਦਿੰ ਬਲਨੀ ਏ ਫਿਲਮ ਤਕੁ ਐਮੀ ਹੂੰ ਲਾ ਉਲੇ ਹੇਦੁਨ ਤੰ ਐਮੀ ਹੂੰ ਐਲਨੀ ਫਿਰ ਹਿੰ ਕੁਦਿੰ ਵਸ ਬਲਨੀ ਐਮੀ ਹੂੰਗੇ ਹਰਕਾਇ ਤਬਲੰ ਏ ਗੋਤੇ ਕੰ ਤੰ ਏ ਕੁਰੰ ਹੁੰਦਨੀ ਮੁਜਤਮਾ ਫਸਾਦ ਏ ਫਮੀ ਤਿਮੀ ਕਮ ਗੋ ਸਬਬ ਹੂੰ ਸੁਨਤਾ ਖਿਲਾਫ ਆਤੀ ਹੈ ਕਿ ਨਹੀਂ ਜੀ ਅਤਹਿਆਤ ਇਨਰ ਇਨ ਜੀ ਨਹੀਂ ਹੈ ਫਹੁ ਅਤਹਿਆਤ ਇਨਰ ਤਵਰੁਕੰ ਇਨੋਂ ਤੀ ਤਵਰੁਕੰ ਇਨੋ ਕਿ ਦੇਮ ਬੈ ਮੀ ਹੁੰ ਹਰਕਾਇਤ ਨਮਾਦੁ ਬੈ ਮੀ ਹੁੰ ਤਿਬੇ ਨੁ ਕੁਰੇ ਵੇ ਕਾਰੀ ਹਰੂ ਮੁਗੇ ਸਾਬੁ ਨਾ ਮਿਸਾਲ ਹੈ ਕੁਮਸ ਕਮ ਮੁਗੇ ਸਾਬੁ ਇਕਮ ਮੀ ਹੁੰ ਨੂੜੇ ਹਾਨਾ ਕੰ ਹਰਕਾਇਤ ਕੁਰੇ ਵੇ ਤੋ ਹੈ misare kan alwan men eta madina madina ga ulun ero bay europe ga mutta kun alang islam ben anda kudin kiyawan etana emi hunna kam mi fahwat tayata kam goy gotakan ni ni de enta wan ekama ko miyon atan ni megen dara hori harka ette ke das ko gen dani mi hon ama haana gen hawa ohon aslu saabito ne me raaji ko taki f harf hon bolu gaya kam patu gaya f harf hon ai kuri ge mitan kitab tohara ge bayan vegen maane ei mitan rasulullah sallallahu alaihi wasallam fettei fattaen gen gossa kanduraya hamaya alun e nimme itan wal fettei hisabak genessa den e tein atun mihen kan patu ge shahaden gili eterega mi huriya tanegga adi bodwa angilin beeru ge mihen koelu ei enimuni tim farla en riwayaten ha sohhanu den misaka itikka netejja wakin fen kolen negi dana kan pata e masale en ekama e far pun sohhay ge mani nuno dan odare nu dan hod lege dinama de tere ga rasulullah hadis kulne te ba mihunga darin tak kula darin tak giya badda doru jahare eden e mihar den doru jag giya be dun den masale nei ei e bagu taki ei jinnita shaytan ta ka jinnita bimati ke fetur ganna bagu teke ei e bagu tuga e kari gen be bahuri kuri zamanu ga la kudin gen gossa ves ilmerin bayan kurawa he bahuri mi babu ga wara wahakata emi hum idarwa gotuga me jinni echi mi insanu ge me ladarin deke lobi ve emi hum bara kuda kudin deke em beken emi hum gende kudin jahili zamanu ge bay kudin gen gosa nu feni fese bari tarikh ge bahur bay wah kata liefa gen gosa den nu feni kudin den adi kudin sentu jassa fe nu bahatta re gotuga hasa ko beruga sentu jassa nu alugon me ustad alugon na basi kurwa fe bahuri e gota ladarin sentu jassa zinetter koffa beran ewa gotu kanu rese e karigen ve jinni ejja ha ganaken gen diyo mi rajya ge sekar kam hengi kanne ge addu kanne ge hengi kar kam e kujja fenu ni jangari tere gahe gati e kujja muni ti manna kom mesmi ha koya don kela achi es kan di ya mi rochi tak kan di ai sunatun sabidwa kam gotak kan tak kon jeni mi har bae kudin mi hun e ba ule ha beru tere ner gen ves den mi hada go taki kom mes kame dimagen wargina kuda kudin na kan tawa kamang e babae mi hun e basha kwa kure den kom sta vidan alwa fin de fenna ni kom me kuda kujje ge karuga wargina kudin na kan tatta vegen ule de kama kumi hai ga tuga dini go tun anga ba go ta kame no kure bas mi ago ben men mus mun kan ta kura ka na ai na kuran muni ka suwal ta kun dia sawal ngona jawab nu de ta ka tu nu melo e bagu tu be kar kun e bur mar ngona e bagu tu ga guruan kiya wali mar ngalwa ne bagu na ta guruan role je hala ngad wa hali ya mar ngalwa guruan nya adin na hai sawal ko fe ni e nu ne adin na nan da sawal ko fe adu ha e bur mar ngona ne bagu tu guruan si di je hali ya adu hali ya tajwid ma kun guruan kiya ma das kolliya masay kolliya dia magina sawab asti biganda ekama kaaton balanga vistar faida annuma e vistar faida annuma aa ege salaam e bang e bahur baragina kan ta tadde mitange ha huri acce bayan ukure vene e bahur ilmerin bayan kurawa hadis sunnatun sabitwa qur'an sabitwa bay kan ta tange bahuri bay so hame turun taka bay kalimatak kiuma henduna havir quran jihe zikur tak kuruma mi kahle bayar kan tatangi bahuri ya kan tatangi na sala ay ba e yagi ayege kuda kudinna ki ayega tuka thandor olonno filar kuda kudin ei thandor olon filwa wara ekujja misa ka angharnu ahar eha waruga de kudin thandor olon filar feri ekudin masselenne ekudin masselenne ayege kuda kudin ei thandor olonno fila waruga kuda kudin ei ঠিক আছে আর রিয়া রিয়া মানে কি দেখুন তরিকা জামাতকে অতি এনারে কি না কবে গেন নওয়ানে না সাথে করা কই করি আছে এনা বেহি গেন নওয়ানে না তে শুননে হেরি কোন সুন্নাতু গা তারে ফাইন হাই এক করুন সমস্যা লেন নেই দেন ওনা হের কো প্রয়োজন জাকান গে জিয়া আন তে দুয়ের রাখ কই কল্লে হবা কল্লি মানে মুনি এ শুননে না মাতো গে হা বড় মাস্তে লেন নেই আদা দোলু না সিন মেরে মিদাল মানে মাস্তে লেন নোনা আদা দোলু না সেনা নি এক গদি দিহারা কো তাহেন দাম গস মিসাল কা আদা দোলু নি না এ কুরে উন মারুস খায় না এই সুন্নাহ নামাত হবে এ ফরজ নামাত হবে অতি লা দিন মা করে করে উনি মা সুবহানাল্লাহ কি এই ফরজ নামাত হবে না ঠিক আছে হাতিমু কি কি কে দেবা কোরআন আ হাতিমু দেবা কোরআন কা হবে সূরা তুম ওয়াল ইয়াতালাতফ ওয়া লা ইউশরান্ন বিকুম আহাদা ওয়াল ইয়াতালাতফ এই কালিমা এ মিসকিতা একহালা সাবাবে ওয়া নামাজে কুরবেন সাবাবে নওয়া ইবস নামাজে কোগেন নওয়ানে আসর নামাজে ফাহুম এই রোসে জামাত দান দেন আদি ফাতি নামাজে ফাহুম ইরো আরাফ মাদ দান দেন এই হাম ফুলোকুস এ ফুলো আয়াবে সাই গেতে ওই বাহাগ তাকে হ্যাঁ তিরি মাচ্চা বেশ মাতিন তিরি বেশ কি আদি নামাদ বেশ মাস্তারে নেই তারতিব নুনাস কি বেশ তিরিন সুরত কে মাতিন সুরত কে মাস্তারে নেই এগে বেশ দালিল নেই তারতিব কি আর কে সঙ্গে এগোত বেশ নেই দালিল দলিল কালে বেশ রিবায়তে সহাবি গায়েস ফেন নেই একমা বেহু তো গায়েস ওর হুরিহা রিবায়ত থেকে দঈফ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক